بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. ঢাকা থেকে মাহফুজ ভাই জানতে চেয়েছেন ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা এবং কোন অবস্থাতে জায়েজ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। সম্মানিত ভাই, কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো যে লাই ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কোরবানির পশুর রক্ত গোশত এগুলো পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। কে কতটুকু ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন এটাই পৌঁছে। এখন কথা হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম হলো একজন লোক তার পরিবারের পক্ষ থেকে তিনি একটা পশু কোরবানি করবেন, সেটা সবচেয়ে কোরবানির মধ্যে উত্তম হলো একটা উট কোরবানি করা, এরপরে একটা গরু, এরপরে ছাগল। এখন যদি আপনার পরিবারের পক্ষ থেকে আপনি একটা ছাগল কোরবানি করেন, আপনি এবং আবার আপনার পরিবারের সবার পক্ষ থেকে, এটাই উত্তম এবং শ্রেষ্ঠ এবং ভালো। এখন কথা হলো যদি আপনার এই ক্ষমতা না থাকে তাহলে অসুবিধা নেই, একটা গরুতে অথবা একটা উঁটে সাত পরিবার থেকে সাতজন লোক অথবা আপনার আপনাদের ভাই বোনের মধ্য থেকে সাতজনে অংশগ্রহণ করা জায়েজ, এবং সেটা সফর অবস্থায় আর বাড়িতে থাকা অবস্থায় সর্বক্ষেত্রে জায়েজ। স্পষ্ট হাদিস যেটা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, কালা তিনি বলেছেন যে নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাইবিয়া আল বুদনা আন সাবআ ওয়াল বাকরা আন সাবআ, যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হুদাইবিয়ার সন্ধির সময় একটি বুদনা মানে উট সাতজনের পক্ষে এবং একটি গাভী সাতজনের পক্ষে কোরবানি করেছি। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন 1318 নম্বর হাদিস। অনুরূপভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেন যে হাজাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাহারানা আল বাইরা আন সাবা ওয়াল বাকরা আন সাবা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করেছি, তখন আমরা উট কোরবানি করেছি, নহর করেছি সাতজনের পক্ষে একটি আর গাভী সাতজনের পক্ষে একটি। আবু দাউদ 2808 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরকম করে কোরবানি করেছেন, এটা আবু দাউদে বর্ণিত রয়েছে এবং এটা স্পষ্ট প্রমাণিত। এখন কথা হলো কেউ যদি বলে যে এটা সফরে আল্লাহ নবী করেছেন, তাহলে শুধু সফরেই এটা করা যাবে, অন্য সময় করা যাবে না, এ কথা ভুল, এটা বুঝতে ভুল। কারণ সফরে তো অনেক আয়াত নাজিল হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন, তাহলে এগুলো মুকিম অবস্থায় মানা যাবে না? আবার মুকিম অবস্থায় যে কথাগুলি বলেছেন এইগুলি তাহলে সফর অবস্থায় মানা যাবে না? এটা ভুল বুঝ, অনেক ওলামা ইকরাম এটা বুঝে থাকেন যে না, এটা সফরের সঙ্গে রিলেটেড আর অন্য সময় করা যাবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং বাতিল কথা। বরং বড় বড় শায়েখ মাশায়েখগণ, সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লাহ, তারা সবাই এটাকে জায়েজ বলেছেন। শুধু জায়েজ নয় কোনটায়, একটা খাসিতে অংশগ্রহণ করা জায়েজ হবে না, অর্থাৎ একটা খাসিতে একজন লোক এবং তার পরিবারের সবার পক্ষ থেকে কোরবানি করবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুইটি হৃষ্টপুষ্ট কালো রঙের, কালো সাদা রঙের এই যে ছাগল বা দুম্বা কোরবানি করেছিলেন। হ্যাঁ, একটা কোরবানি করার সময় বলেছিলেন যে আল্লাহুম্মা তাকাব্বাল হাজা মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটা আল্লাহ আমার এবং আমার পরিবারের সবার পক্ষ থেকে। হ্যাঁ, এবং আরেকটা আল্লাহুম্মা তাকাব্বাল হাজা হ্যাঁ মিন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি করে নাই তাদের সবার পক্ষ থেকে আল্লাহ কবুল করেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিকগুলি থেকে প্রমাণিত, ছাগল একটা নিজের এবং নিজের পরিবারের অন্তর্ভুক্ত, যারাই একই সঙ্গে একই খরচে আসেন, একই পরিবারে আসেন, বিশেষ করে খরচ পাতি দেখ শোনা যদি একজন নির্দিষ্ট লোক থাকে না, এবং তার পক্ষ থেকে একটা ছাগল দিলে বাড়িতে যদি দশজনও থাকে সবারে অংশগ্রহণ হয়ে যাবে। আর আপনার এই শিরকতটা, যে আল্লাহ নবী তুর্জি, আরো কথা হলো যে লাজনা ওলামা, উচ্চ ওলামা পরিষদে প্রশ্ন করা হয়েছিল, তারা বলেছেন, ফতোয়া দিয়েছেন যে তুর্জি উল বাদনা ওয়াল বকরা আন সাবা, একটা উঁট এবং গাভী সাতজনের পক্ষ থেকে এনাফ, যথেষ্ট, সেওয়া আন কানু মিন আহলে বেইতিন ওয়াহিদ আও মিন বুয়ুতিন মুতাফাররাকিন, তারা হয় এক পরিবারের লোকই হোক বা বিভিন্ন পরিবারের লোক যদি ওই একসঙ্গে হয়ে এই কোরবানি করে, এটা জায়েজ। ওয়া সেওয়া আন কানা বাইনাহুম কারাবা আওলা, তাদের নিকট আত্মীয়তা থাক অথবা দূরের কোনো লোক হোক, এটা জায়েজ। লিআন্নান নবী ইসলাম আযান আলি সাহাবা ফিল ইশতিরাক ফিল বুদনা ওয়াল বকরা আন কুল্লি সাবা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন সাহাবা ইকরামকে উঁট এবং গরুতে শরীক হওয়ার, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট প্রমাণ সেখানে আর কোনো কথা নেই। এই জন্য শেখ মোহাম্মদ বিন সালেহ আল সাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়া তুজিউল ওয়াহিদা মিনাল গানাম আন শখসুল ওয়াহিদ ওয়া ইউজিউল সাবউল বাকরা বিল বাঈদ আম্মা তুজিউ আনহুল ওয়াহিদা মিনাল গানাম, যে তিনি বলেছেন যে একটা ছাগল এক পরিবার এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, এবং একটা উঁট এবং একটা গরু, এটা মানে এই যদি একটা অংশ কেউ গ্রহণ করে তাহলে এটা একটা ছাগলের সমান, এটা একটা ছাগলের সমান। এই জন্য যখন সে নিয়ত করবে তখন যে আমার একার পরিবারকে পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণ করতেছি, এবং তিনি এর সোয়াবের মধ্যে নিয়ত সবাইকে করতে পারেন যে আল্লাহ আমার পরিবারের সবাইকে তুমি সোয়াব দাও, বিভিন্ন পরিবারের হলেও তারা সবাই অন্য পরিবারের লোক যদি একসঙ্গে করে আপনারা একটা কোরবানি দেন, সেই যিনি কোরবানি দেবেন তার পক্ষ থেকে, এবং নিয়ত করুন যে আল্লাহ আমার পরিবারের সবাইকে সওয়াব দান করো, তাহলে ইনশাআল্লাহ সবাই সওয়াব পাবে, আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নেই। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।